আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, তিনজনকে ভালোবাসেন না বাসেন্দা তিনজনকে ভালোবাসেন কিন্তু তিনজনের ভালোবাসা কি সমান না? যদি আপনাদের স্ত্রীকে আপনি আপনার মায়ের মতো ভালোবাসেন চলবে না? যদি আপনি আপনার মাকে আপনার স্ত্রীর মতো ভালোবাসেন চলবে না? আপনার মেয়েকে যদি আপনার স্ত্রীর মতো ভালোবাসেন তা চলবে না? যা যেমন পজিশন তাকে ভালোবাসা সেই পজিশনে না রাখতে পারে আপনার ভালোবাসা সর্বনাশা হবে। ভালোবাসা যদি আমরা সবাই করি আল্লাহ নবী রায় জানতেন যে আল্লাহ জানে কথা আমরা কি করতে পারবো? আল্লাহ নবী রায় কখন জানে যেমন আল্লাহ জানে সে কথা আমরা কি করতে পারবে? ভুল হবে কেন? কেউ যদি আমরা বলি যে আল্লাহ আল্লাহ পাবে আল্লাহ নবীর জায়গা পাবে আল্লাহ তেমনি আসে কালকে আল্লাহ নবীকে আসে আল্লাহর কাছে বসাবে কথা কিভাবে বলা হবে? মাহাত্ম মাহমুদে জায়গা দেবেন মাহাত্ম আরো সে নিচে বান্দার যে জায়গা সে জায়গা আছে আল্লাহ যে জায়গা সে জায়গা আছে দুই জায়গা চিনতে দূর করতে পারবে না। আপনি কিছু চাইবেন কিছু চাইবেন ভেতরের রাস্তা আছে আপনি দরকারের কাছে চুরি করে দেবেন আপনার যাওয়া কোনো পাবেন কাকা চাই রাজা আপনার শরীরের ব্যাপার চাই আপনি কিছু প্রার্থনা করবেন সন্তান প্রার্থনা করবেন সন্তান দেবে কে? আল্লাহ। আপনি সেই সন্তান চাইলেন নবীর কাছে ঠিক যাওয়া হল সেই সন্তান চাইলেন কোন মানুষের কাছে ঠিক যাওয়া হলো ভুল হয়ে গেল ভালোবাসা আপনি কিন্তু ভুল করলেন আপনি জায়গা ভুল করলেন আপনি জায়গা ভুল করলেন সুতরাং আপনার যে ভালোবাসা ভালোবাসা করুন না সুতরাং আমরা আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসবো তারা যে জায়গায় ভালোবাসবো যে পরিমাণে ভালোবাসা দরকার আমরা তাদেরকে নিয়ে কোনো অভিবর্তন করবো না ভালোবাসা করবো না যেন তাদেরকে ফিরাম করব। ইতিপূর্বে আমরা মা ফাতেমা যে মর্যাদা সে সম্পর্কে আলোচনা করেছি এখন হাসান হোসেনের মর্যাদা সম্পর্কে আমাদের বলব কেন আমরা বাস্তব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান বিন আলী আল্লাহুম্মা